দিন যায় কথা থাকে, যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, কে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, সে কথা লেখা আছে বুকে, দিন যায় কথা থাকে। কথা নয়নে আগুন আল্পনায়াকে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে, সে কথা নয়নে আগুন আল্পনায়াকে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে, সে জ্বালা যন্ত্রণা কাউকে বলবো না, বলবো আছে কি যে সুখে, দিন যায় কথা থাকে। থাকরে খাঁচায় বন্দি, আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি, মন পাখি তুই থাকরে খাঁচায় বন্দি, আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি, কি আছে পাও না কার কাছে দেনা, যাক সে হিসাব চুকে, দিন যায় কথা থাকে। কি যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, কি যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, সে কথা লেখা যাচ্ছে বুকে, দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে।